লাইলাহা তোর বাগানে ইল্লাল্লাহ তোর ফুল, সেই ফুলের মাঝে লিখা আছে মুহাম্মদ রাসূল চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা। দিনের নবী জন্ম নিলেন মা আমেনার ঘরে, কাঁদিলে যে মতি পড়ে হাসিলে মানিক ঝরে। দিনের নবী জন্ম নিলেন মা আমেনার ঘরে, কাঁদিলে যে মতি পড়ে হাসিলে মানিক ঝরে। যে নবীর নামে খোদা করেছে নাজিল কোরআন, যে নবীর নামে খোদা করেছে নাজিল কোরআন, যে নবীর নামে খোদা করেছে নাজিল কোরআন, যেই নবীর নামে নবীর নবী আমার নবী তোমার নবী বিশ্বের নবী, যেই নবীর নামে খোদা করেছেন নাজিল কোরআন, সেই নবীর উম্মতি আমরা সকলেই ভাগ্যবান। সে নবীজির উম্মতি দোজখে জ্বলবে না, সে নবীজির উম্মতি দোজখে জ্বলবে না, সে নবীজির উম্মতি দোজখে জ্বলবে না। চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা। যেই প্রেম দিয়ে খোদা মোস্তফাকে গড়েছেন, যেই নূর দেখে মুসা কোহে তুরে জ্ঞান হারালেন, যেই প্রেম দিয়ে খোদা মোস্তফাকে গড়েছেন, যেই নূর দেখে মুসা কোহে তুরে জ্ঞান হারালেন, যেই নূরের রওশনিতে আজকে জগৎ ভরেছে, যেই নূরের রওশনিতে আজকে জগৎ ভরেছে, যেই নূরের রওশনিতে আজকে জগৎ ভরেছে, যেই নূরের রওশনিতে যেই নূরের আলোতে আজকে জগৎ ভরেছে, মক্কার চাঁদ মদিনাকে উজালা করেছে। আল্লাহ, সেই নবীর নামে বস্করণি হলেন দেওয়ানা, সেই নবীর নামে বস্করণি হলেন দেওয়ানা, সেই নবীর নামে বস্করণি হলেন দেওয়ানা। নবী নবী নবী নবী নবী নবী নবী সেই নবীর নামে বস্করণি হলেন দেওয়ানা। চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা। বড় গরিব আমি মজবুর হয়ে গেছি, মদিনায় তুমি বাংলাদেশেতে আছি আমি, দাও হুকুম তুমি রাসূল তোমার জিয়ারতে আসি, পবিত্র রওজাতে চুম্বন করিতে আসি। বড় গরিব আমি মজবুর হয়ে গেছি আমি, মদিনায় তুমি বাংলাদেশেতে আছি আমি, দাও হুকুম তুমি রাসূল তোমার জিয়ারতে আসি, পবিত্র রওজাতে চুম্বন করিতে আসি। দাও রাসূল তুমি আমি তোমার জিয়ারতে আসি, পবিত্র রওজাতে চুম্বন করিতে আসি। আল্লাহ, কে বলে আমাকে ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কে বলে আমাকে এই দুনিয়ার বাদশাহী মিলে আমাকে শুধু তোমার পাক জিয়ারত মিলে। সুবহানাল্লাহ, কে বলে আমাকে এই দুনিয়ার বাদশাহী মিলে আমাকে শুধু তোমার পাক জিয়ারত মিলে, আমাকে শুধু তোমার পাক জিয়ারত নিলে, আমাকে শুধু তোমার পাক জিয়ারত নিলে। কে কে যাবে বলো মদিনায় যাব চলে, নবীজির নামে তরি লা ইলাহার পাল তুলে, পবিত্র রওজাকে দেখে নয়ন জুড়াবো, জালিকে চুমিয়া প্রাণের আশা মিটাবো। আমি নবীজির নামে ভুলেছি বেদনা, নবীজির নামে ভুলেছি বেদনা, নবীজির নামে ভুলেছি বেদনা। চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা। চলো যাই মদিনায়, চলো যাই মদিনায়, চলো যাই মদিনায়, চলো যাই মদিনায়, চলো যাই মদিনায়, চলো যাই মদিনায়, মদিনায় মদিনায় মদিনায়। চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা, চলো চলো কাফলা বেঁধে মক্কা মদিনা।